Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihi karim wa ala alihi wa sahbihi ajmain. Amra alochona korchhilam fatwa ni fatwa baji manush fatwa debar jonno khubi totpor mufti na hoyeo fatwa dite chay ebong fatwa dewate bahaduri mone kore ফতোয়া দেওয়াতে ভাবে তার সম্মান, অথচ ফতোয়া দেওয়া অত সহজ জিনিস না, ফতোয়া খুবই কঠিন জিনিস। সালাফে সালেহীন ফতোয়া দিতে ভয় করতেন, ফতোয়া দেওয়া থেকে দূরে থাকতেন। কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বিষয় যদি জানা না থাকত তাহলে চট করে কোনো মন্তব্য করতে ভয় করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নাল্লাযী ইউফতি আন-নাস ফি কুল্লি মা ইস্তাফতুনহু লামাজনুন। যে ব্যক্তি মানুষে তাকে যা প্রশ্ন করে প্রত্যেক প্রশ্নের উত্তর দেয় সে হচ্ছে মাজনুন, পাগল। তার মানে প্রত্যেক প্রশ্নের উত্তর এমন কোন লোক নেই যে সবকিছুই জানবে। সুতরাং প্রত্যেক প্রশ্নের উত্তর যে দেয় সে আসলে একটা মাজনুন। তিনি আরো বলেছেন, মান কানা ইনদাহু ইলমুন ফালিয়াকুল বিহ। যার কাছে ইলম আছে, কোরআনের আয়াত আছে, হাদিস আছে, ঠিক আছে, তাহলে সে বলুক, সে ফতোয়া দেখ। ওমান কানা ইয়াকুন ইনদাহু ইলমুন ফালিয়াকুল আল্লাহু আলম। ওমান লাম ইয়াকুন ইনদাহু ইলমুন, যার কাছে ইলম নেই তার বলা উচিত আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন। ফা ইন্নাল্লাহ ক্বালা লিনবিয়্যিহি, যেহেতু আল্লাহ তাআলা নবীকে বলেছেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন। হে নবী, তুমি বলে দাও যে আমি দিন প্রচারের উপরে তোমাদের কাছে কোনো বদলা চাই না, কোনো পারিশ্রমিক চাই না, আর আমি কষ্ট কল্পনাকারী নই, আমি তাকাল্লুফকারী নই, আমি কষ্ট করি নিজের তরফ থেকে কিছু বলবো এরকম আমি নই। ইবনে হুসাইন বলছেন, ইন্না আহাদাহুম লা ইউফতি ফিল মাসআলা লা ওয়ারাদাত আলা উমর লা জামা লাহা আহলু বাদ আহলা বাদরিন। বলছে, ওরা ওদের মধ্যে কেউ কেউ এমন এক মশলাতে ফতোয়া দেয় যে মশলার ব্যাপার যদি ওমারের কাছে আসত তাহলে ওমার আহলে বদর সাহাবিদেরকে জমা করে পরামর্শ নিতেন। তার মানে ওমার নিজে ফতোয়া দিতেন না, বরং সাহাবাদের সাথে পরামর্শ করে ফতোয়া দিতেন। আর আমাদের তো বুঝতেই পারছেন আলেম ওলামার কোন ঐক্য নেই। যদিও সৌদি আরবে জানেন যে বোর্ড আছে, ফতোয়া বোর্ড আছে, ফতোয়া সেখানে পেশ করা হয়, সবাই মিলে সেটাকে দেখেন, তারপরে পাস করা হয় যে হ্যাঁ এই ফতোয়াটা ঠিক আছে। হয়তো দু একজন মতভেদ করতে পারে, কিন্তু আমাদের তো কোনো ব্যাপারই নাই। চারপাড়ায় চারটে মসজিদ, চার ইমামের চার রকম ফতোয়া, এক অপরের সঙ্গে মিল নেই। আবার যদি বলা হয় ও অমক বলে চারে, ও কি জানে, ও গাধা তো, আর ওই ও এইরকম বলে চারে, ও কি জানে, ও তো হ্যাঁ ও তো পড়াশোনাই করেনি, ও কি জানে কি। এইভাবে এক অপরকে তুচ্ছ করে ফতোয়া বাজি চলে করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ওমার যদি হতেন কোন মশলার ব্যাপারে সাহাবাদের সাথে পরামর্শ করতেন, কিন্তু পাবলিকরা, আমাদের বর্তমানের পাবলিকরা কেমন যে চট করে মুখ খুলে ফতোয়া দিয়ে দিচ্ছে। আইয়ুব বলেন, রাআইতু আলামান নাস বিল কাযা ওয়াল ফতোয়া আশাদ্দুহুম মিনহা ফিরারান। আমি দেখেছি যারা মানে বিচার করতে পারেন, ফতোয়া দিতে পারেন মুফতি, তারাই এই ফতোয়া দান থেকে দূরে থাকেন। ওয়া আশাদ্দুহুম মিনহু ফারাকা, আর তারা এই ফতোয়া দিতে ভয় করেন। ওয়া আমাহুম আনহু আশাদ্দুহুম মুসারাতান ইলাইহি, আর যারা এইসব ব্যাপারে একদম অন্ধ, ফতোয়া দেওয়ার ব্যাপারে অন্ধ, বিচার করার ব্যাপারে অন্ধ, তারাই তাড়াহুড়া করে ফতোয়া দিয়ে থাকে। জুবাইদ বলছেন, সাল তু ইব্রাহিম আল মাসালা, আমি ইব্রাহিম ইমাম ইব্রাহিমকে একটা মাসলা ব্যাপারে জিজ্ঞেস করলাম। ফাকালা মা ওয়াজাদতু মিন মা ওয়াজাদতা মিন বালাতিক মান তাসালহু গাইরি, তোমার দেশে বা তোমার গ্রামে বা তোমার শহরে কি আমাকে ছাড়া অন্য কাউকে পেলে না জিজ্ঞেস করতে? তো কাল মা সালত ইব্রাহিম আন শাইইন কাত্ত ইল্লা আরাফতুল কারাহিয়াতা ফি ওয়াজহি। লোক বলছেন, যখনই আমি ইব্রাহিমকে কোনো প্রশ্ন করতাম তখনই এই শ্রেণীর কথা বলতেন, আর কাউকে পেলে না আমাকে জিজ্ঞেস করতে হবে, কিংবা আমি তার চেহারায় অপছন্দের কথা মানে লক্ষ্য করতাম, ফতোয়া জিজ্ঞেস করলেই তিনি যেন উত্তর দিতে অপছন্দ করতেন। হাইসাম বিন জামিল বলছেন, সাহিত্য মালিকান সুয়েলা আন সামানি ওয়ার বাইনা মাসালা, উনি বলছেন ইমাম মালিকের কাছে আমি ছিলাম, তো তিনি ৪৮টা বিষয়ে জিজ্ঞাসিত হলেন, ৪৮টা বিষয়ে ফতোয়া দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করা হল। ফাকালা ফি ইসনাতাইনি ওয়া সালাসিনা মিনহা লা আদরি, এর মধ্যে ৪৮টার মধ্যে ৩২টা মসলাতে তিনি বললেন যে আমি জানি না। দেখছেন একজন ইমাম, ইমাম তিনি ৪৮টা বিষয়ে জিজ্ঞাসিত হচ্ছেন, তার মধ্যে ৩২টা বিষয়ে বলছেন যে আমি জানি না। এটা কি প্রেস্টিজের ব্যাপার না? আমি জানি না বলা প্রেস্টিজের ব্যাপার, অনেকে তো প্রেস্টিজ রক্ষার জন্য যেমন তাই বলে দেয়, কিন্তু যারা ইমাম তাদের অবস্থা দেখেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কখনো ৫০টা মশলা জিজ্ঞেস করলে ফালা ইউজিবু ইল্লা ফি ওয়াহিদাতি মিনহা, ৫০টার মধ্যে মাত্র একটার জবাব দিতেন, একটার ফতোয়া দিতেন। ওয়া কানা ইয়াকুল, তিনি বলতেন মান আজাবা ফি মাসআলাতিন ফায়ামবাগি ক্বাবলা আল-জাওয়াবি আন ইউরিদা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার, যে ব্যক্তি কোন মশলার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, কোন ফতোয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, হালাল হারাম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তার উচিত প্রথমে নিজেকে জান্নাত ও জাহান্নামের উপরে পেশ করা। তার কারণ মানুষের জন্য কোন জিনিসকে হারাম করা হালাল করা চারটিখানি কথা না, জান্নাত অথবা জাহান্নাম আছে এতে, নিজেকে পেশ করে তারপরে তার জবাব দেওয়া। তিনি একটা মশলার ব্যাপারে জিজ্ঞাসিত হলেন, তিনি বললেন লা আদরি, আমি জানি না, এই মশলার ব্যাপারে আমার জানা নাই। ফাকিলা হিয়া মাসালাতুন খাফিয়া খাফিফা সাহলা, এটা তো সহজ ব্যাপার, সহজ মশলা। প্রশ্নকারী বললেন যে এটা তো সহজ মশলা। ফাগাজিবা, এ শুনে ইমাম রাগ কুল রাগান্বিত হলেন। ওয়াকায়াল কাল লাইসা ফিল ইলমে শাইউন খাফিফ, ইলমে কোন জিনিস হালকা নয়, ছোটখাটো ব্যাপার নয়, তুমি ছোটখাটো ভাবছো, ছোটখাটো ব্যাপার নয়। আমা সামিতা কাউল আল্লাহ তাআলা, তুমি কি শুনোনি আল্লাহ তাআলা বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, হে নবী আমি তোমার উপরে ভারী কথা অবতীর্ণ করব। আল্লাহ বলছেন ইলম হচ্ছে ভারী আর তুমি বলছো হালকা, এ কথার কিছু হালকা নেই, তুমি যেটা ভাবছ সেটা নয়। সাবি ইমাম সাবি, তিনি একটা মশলার ব্যাপারে জিজ্ঞাসিত হলেন, তিনি বললেন লা আদরি, আমি জানি না। ফাকির আল্লাহ আলা তাস্তাহি মিন কওলি লা আদরি ওয়া আনতা ফাকিহুল ইরাক, আপনি কি লা আদরি বা জানি না বলতে লজ্জা করছেন না, অথচ আপনি ইরাকের ফাকিহ, ইরাকের ফাকিহ হয়ে বলছেন যে আমি জানি না, এটা লজ্জার কথা। ফাকাল, তিনি বললেন আমি লজ্জা করছি, কিন্তু ফেরেশতারা লজ্জা করেন, ফেরেশতারা লজ্জা করেননি। যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা বলা হলো যে তোমরা বলো আদম, আদমকে নামগুলো শিখিয়ে দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এসব জিনিসের নাম বলো, তখন বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ফেরেশতারা লজ্জা করেননি। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহ তুমি যা আমাদেরকে শিখিয়েছ কেবল তাই জানি, এছাড়া আমরা কিছুই জানি না। তো জানি না বলতে লজ্জা কি? ফেরেশতারা বলেননি, ফেরেশতারা লজ্জা করেননি, ফেরেশতারা বলেছিলেন যে জানি না। তো আমি যদিও ইরাকের ফকিহ, জানি না জানি না, যেটা জানি না আমি সেটা জানি না বলতে লজ্জা কি আছে? সুতরাং জানি না বলাতে প্রেস্টিজের ব্যাপার না, যে আমি দেখো আমাকে জিজ্ঞেস করলো আমি বলতে পারলাম না, এটা প্রেস্টিজের ব্যাপার না, খবরদার না, এতে কোন রকমের অসম্মানের ব্যাপার নেই, কারণ এটা হচ্ছে শরীয়ত ইলম, খুব ভারী জিনিস। তাছাড়া ইমাম সাহাবি আরো বলেছেন যে ইয়ামবাগিলিল আলিমি আন ইউরিসা জুলাসাহু মিন বাদিহি লা আদরি, আলেমের উচিত তার মজলিসে জানি না কথাটা বেশিরভাগ করে প্রচার করা। তা বলে কি জানি না মিথ্যা বলবে? না, যেটা জানে সেটা বলবে, কিন্তু যে বিষয়ে জানে না, তার যে সন্দিহান, যে বিষয়ে তার কাছে দলিল নেই, সেই বিষয়ে সে কি বলবে জানি না। এই জন্য ইমাম সাহাবি বলেছেন লা আদরি নিসফুল ইলম, জানি না বলাটা অর্ধেক এলেম, জানি না বলাটা অর্ধেক এলেম, অতএব কোন বিষয়ে না জেনে ফতোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হল সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আদরি, আমি জানি না। ফাসা আলা জিবরিল, তিনি জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল বললেন লা আদরি, আমি জানি না যে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা। জিবরিল আলাইহিসালাম প্রতিপালক আজওয়াজালকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন আসওয়াকুহা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বললেন যে সব থেকে নোংরা জায়গা হচ্ছে বাজার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জানি না, জিবরিল বললেন জানি না, আন্দাজে কি বলা যায় এসব কথা? যে কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা সে কথা কি আন্দাজে বলা যায়? না, বলা যাবে না। আমাদের উচিত লা আদ্রি বলা, না জানা থাকলে না জানি না বলা। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এ হচ্ছে ফতোয়ার ব্যাপার, যে পূর্ববর্তী যুগের লোকেরা বা ওলামায়ে কেরামগণ ফকিহগণ ফতোয়া দিতে ভয় করতেন, কিন্তু বর্তমানে সেই ভয় আর নেই। বরং সাধারণ যুবকদের মধ্যে যারা আলেম নয়, যারা মাদ্রাসায় লেখাপড়া করেনি, যারা কলেজের ছাত্র, তারাও ফতোয়া দিতে দ্বিধা করে না, চট করে ফতোয়া দিয়ে বসে। কিন্তু জেনে রাখবেন যে যদি কেউ ডাক্তার না হয় আর সে যদি চিকিৎসা করতে যায়, তাহলে পরে রোগীর মৃত্যুর খতরা আছে। আর যদি কেউ মহান্দেশ বা ইঞ্জিনিয়ার না হয় আর সে যদি ইঞ্জিনিয়ারিং করে কোনো বিল্ডিং করতে যায়, তাহলে বিল্ডিং পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি কেউ মুফতি না হয় আর ফতোয়া দিয়ে মানুষের উপকার করতে চায়, তাহলে মানুষের ইমান আকিদার এবং দিনের সমস্যা আছে। মোট কথা, এইভাবে যারা ফতোয়া দেয়, না জেনে ফতোয়া দেয়, তাদের কঠিন অবস্থা কোথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিভিন্ন রকম ফতোয়া বেরিয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকে, জেনে না জেনে বিভিন্ন ফতোয়া বলে থাকে। একটা কিছু মানুষ আছে যারা জানে, আর কিছু কিছু মানুষ আছে যারা জানে না, কিছু মানুষ আছে যারা অর্ধেক জানে অর্ধেক জানে না। যারা অর্ধেক জানে অর্ধেক জানে না তাদেরকে জাহেল বলে, কিন্তু এরা হচ্ছে জাহেল মোরাক্কাব, না জেনেও জানার ভান করে, তারা হচ্ছে জাহেলে মোরাক্কাব। আর যারা মোটেই জানে না, জাহেলে বাসিত, এটাকে বলে জাহেলে বাসিত। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, যার কাছে শরীয়ত জ্ঞান নেই সে জাহেল, কিন্তু তাকে বলা হয় জাহেলে বাসিত। আর যার কাছে শরীয়ত কিছু জ্ঞান আছে কিন্তু সে নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবে, ভাবে খালাস হ্যাঁ আমি হচ্ছি বড় পণ্ডিত, বরং সবার চেয়ে বড় পণ্ডিত ভাবে, তাকে বলা হয় জাহেলে মোরাক্কাব। তাকে কি বলে? জাহেলে মোরাক্কাব। জাহেলে মোরাক্কাবের বিপদ অনেক বেশি, সে বিনা দ্বিধায় ফতোয়া দেয়, নিজেকে পণ্ডিত জাহির করার জন্য অথবা প্রশ্নের মুখে নিজের প্রেস্টিজ বজায় রাখার জন্য প্রত্যেক বিষয়ে জিভ হেলায়, এমনকি যে বিষয়ে তার অভিজ্ঞতা বোধপত্তি নেই সে বিষয়ে মুখ লড়ায় অথবা কলম চালায়। যে ময়দান তার নয় সে ময়দানেও সে ঘোড়া ছোটায়। এমনই একটি লোক ছিল যার নাম হাকিমে তুমা। আমি আগে বলেছি, আগের প্রোগ্রামও বলা হয়েছে, একটি প্রসঙ্গ আছে বলে আবার বলছি, তার নাম হচ্ছে হাকিম তুমা। হাকিম তুমা একজন আলেম কিন্তু জাহেলে মোরাক্কাব। সে গাধার পিঠে সওয়ার হয়ে ইলম বিতরণ করে বেড়াত, ইলম প্রচার করে বেড়াত গাধার পিঠে সওয়ার হয়ে। একদা এই ব্যক্তি লোকেদেরকে সাদকা করতে উদ্বুদ্ধ করে বলে, সাদকা করো সাদকা করো, তোমরা ওই যে আল্লাহর রাস্তায় যতক্ষণ না নিজের পছন্দনীয় জিনিস সদকা করেছ ততক্ষণ তোমরা পুণ্য প্রাপ্তি হবে না, তার মানে লাভ, তোমাদের স্বভাব লাভ হবে না। এবারে কিছু না পেলে, তোমরা যদি টাকা পয়সাও না পাও, তোমাদের সব থেকে প্রিয় ধন তোমরা, এমনকি নিজের মেয়েকেও সদকা করো, নিজের মেয়েকেও সাদকা করো। এই কথা শুনে তার গাধা, যার পিঠে সে সওয়ার ছিল তার গাধা, সে বলছে, সে কে মুখে বলছে, সে মনে মনে, তার মানে তার অবস্থা বলছে, বলছে কালা হিমারুল হাকিম তুমা লাউ আনসাফা দাহরু কুন্তু আর কাবু। বলল গাধা বলছে, যদি মানে যুগ যদি আমার প্রতি ইনসাফ করত, তাহলে আমি এই আলেমের উপরে সওয়ার হতাম, ও আমার উপরে না। তার মানে কি? ও আমার থেকে বেশি বড় গাধা। লে আন্নানি জাহিলুন বাসিতুন, কেননা আমি হচ্ছি জাহেলে বাসিত, ওয়া সাহিবি জাহিলুন মোরাক্কাবু, আর আমার সাথী হচ্ছে জাহেল মোরাক্কাব। তার মানে সে গাধা বলছে কি, যে আমার থেকেও বড় গাধা। এখন তার অবস্থা দর্শন করে এক আরবি কবি বলেছেন, ওমান রামাল উলুমা বিগাইরি শাইইন ইয়াদিল্লু আনি সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি বিনা ইলমে বা ইলম শিক্ষা না করে ইলম চর্চা করে সে সিরাতে মুস্তাকিম থেকে ভ্রষ্ট হয়ে যায়। ওয়াতালতাবিসুল উলুম আলাইহি হাত্তা ইয়াকুনু আদাল হাত্তা ইয়াকুনা আদাল্লা মিন তুমাল হাকিমি, তার কাছে ইলম সব তালগোল খেয়ে যায় এমনকি হাকিম তুমার থেকেও বেশি ভ্রষ্ট হয়। হাকিম তুমার অবস্থা দেখছেন, দান করতে বলছে, বলছে প্রিয়তম জিনিস দান করো তো নিজের মেয়েও দান করো। তাসাদ্দাকাবিল বানাতে আলা রিজালিন, এ হাকিম তুমা পুরুষদের কাছে নিজের মেয়ে দান করতে বলে, ইউরিদু বিজাকা জান্নাতিন নাঈমি, আর এর মাধ্যমে জান্নাতে নাঈম প্রার্থনা করে। এরা হচ্ছে কি জাহেলে মোরাক্কাব। এরকম বহু মানুষ আছে জাহেলে মোরাক্কাব, যারা অল্প লেখাপড়া করে ফতোয়া দিয়ে বেড়ায়। এবার আপনাদেরকে বলবো যে ফতোয়া দেওয়া, বিনা ইলমে ফতোয়া দেওয়ার কারণ কি, কেন লোকে বিনা ইলমে ফতোয়া দেয়। এক নম্বর কারণ হল মনের খেয়াল খুশি, প্রবৃত্তি পূজা, বাস মন হল ফতোয়া দিয়ে দিল। বিভিন্ন মশলা মশাইলে, বিভিন্ন ইখতিলাফি ব্যাপারে তারা ফতোয়া দিয়ে থাকে, আলেমদের সাথেও তারা তর্ক করে, তারা আলেমদের বিরুদ্ধেও তর্ক করে, আর তারা চায় যে আমি এখন বড়, আমার গ্রামে যে গা মানে না, আপনি মোরল, গ্রামের কেউ তাকে মানে না, অথচ নিজেকে জাহির করে। অনেক সময় দেখে ময়দান খালি আছে, অতএব আমি হচ্ছে আলেম, তোমরা আমাকে জিজ্ঞেস করো। সে মুখে মুখে না বললেও প্রকাশ্যে দেখায় যে আমি হচ্ছে আলেম, আমাকে জিজ্ঞেস করো, আমার তুল্য কেউ নাই, কেউ পড়ে না, কেউ ঘাটে না, আমি একা ঘাটাঘাটি করি, আমি বুঝি বেশি। হ্যাঁ, এইভাবে সে সমাজে বড় হতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহি আল-উলামা আও লিইউমারিয়া বিহি আস-সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি আদখালাহু আল্লাহুন নার। এদের জন্য সতর্ক বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম তলব করে, দু পাঁচটা বই পড়ে, কোন ফতোয়া পড়ে নিল, তারপর তর্ক শুরু করে দিল, যারা ওলামাদের সাথে বিতর্ক করার জন্য বা অবদ্ধে নির্বোধদের সাথে, জাহেলদের সাথে তর্ক করার জন্য অথবা নিজেকে মানুষের কাছে বড় প্রমাণ করার জন্য ইলম শিক্ষা করে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, আদখালাহুল্লাহুন্নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সুতরাং এটা তাদের জন্য হচ্ছে সতর্কবাণী। সুতরাং এমন নিয়ত খুবই খারাপ জিনিস, তাদেরকে সতর্ক হওয়া উচিত, নচেত বুঝতেই পাচ্ছেন তাদের অবস্থা হবে খুব খারাপ। ইত্তিবায়ে হাওয়া মানে খেয়াল খুশির অনুসরণ, যে আপনার একটা বিষয়ে বিভিন্ন মত আছে, সেই মতটায় কোন মতটা আপনি গ্রহণ করবেন। যদি বিভিন্ন মত থাকে তাহলে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে মজাব মানতে হবে, একটা মজাব, সে তাদের মজাবে যা বলে সেটাই গ্রহণ করবে। হানাফি আমি হানাফি, ও সাফি যা বলছে, হাম্বলি যা বলছে, দেখার দরকার নেই, আমার মজাবে যা আছে আমি সেটাই মানব। সাফিরা বলছে যে না না, আমার মজাবে যা আছে আমি সেটাই মানব, ও হানাফির মজাবের কথা মানব না। কোন কথাটা আপনি গ্রহণ করবেন, এটা তো সিস্টেম আছে। আগে বলেছিলাম যে আপনার কাছে যেটা ভালো মনে হয়, সবচেয়ে উত্তম মনে হয়, মজাব ফজাব না, কারো অন্ধ অনুকরণ করবেন না, কোন ব্যক্তি পূজা করবেন না, বরং হক চিনতে হবে। আপনি যদি বলেন আমি একজন ব্যক্তির অনুসরণ করলাম, বাস অনুকরণ করলাম, তারপরে যা হবে হবে না, অথচ আপনি জানছেন যে মনে হয় ওইটাই ঠিক, তাহলে আপনার উচিত হল কারো অন্ধ অনুকরণ না করে যেটা ঠিক সেইটার গ্রহণ করা। কিন্তু খেয়াল খুশি যদি হয়, মনে করুন তাতে আপনার লাভ আছে, কোন একটা বিষয়ে জিজ্ঞেস করলেন, হুজুর এই ব্যবসা করা জায়েজ না না জায়েজ, তখন এক হুজুরে বলল জায়েজ, এক হুজুরে বলল না জায়েজ, আপনি ব্যবসাটা করেন বলে যে জায়েজ বলল তার কথাটা মানলেন, অথচ আপনার মন বলছে যে না এটা ঠিক না, মনে খটকা। আসলে গুনাহ কাজ হচ্ছে সেটাই যেটা মনে খটকা দেয়, আপনার মনে খটকা দিচ্ছে, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন আপনার মনকে শান্তনিত করার জন্য, প্রবোধ দান করার জন্য। যখনই একজনকে জিজ্ঞেস করলেন তিনি বুঝলেন এটা জায়েজ না, তখন মন আপনার শান্তনিত হল না, যখনই আরেকজনকে জিজ্ঞেস করলেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, বাস সেটা আপনার ফতোয়া গ্রহণ করার ব্যাপার হয়ে গেল, আর আপনি ফতোয়া দিতে লাগলেন যে এটা হচ্ছে জায়েজ। সুতরাং যদি এই শ্রেণীর কোন কথাবার্তা হয় তাহলে পরে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা হচ্ছে খেয়াল খুশির অনুসরণ। খেয়াল খুশির অনুসরণ করা হচ্ছে সবচেয়ে বড় গোনা, অনেক বড় গোনা, অনেক বড় গোনা। অতএব এরকম করে, এরকম মানে খেয়াল খুশির অনুসরণ করে মানুষ ফতোয়া দিয়ে থাকে। দু নম্বর কারণ হল অহংকার, আত্মম্ভরিতা মানে অহমিকা, আমার মধ্যে জ্ঞান আছে, আমার মধ্যে ইলম আছে, আমার আমার মতো কেউ নেই, দেশে আমি সবচেয়ে বড় আলেম, এবার নিজেকে নিজেই বড় ভাবতে লাগে, ফলে সে ফতোয়া দিয়ে বেড়ায়। যেখানে অনেক ফতোয়া দেওয়ার লোক আছে সেখানেও সে নিজের জিভ নড়িয়ে ফতোয়া আগে বাড়িয়ে ফতোয়া দেয়। আর মুশকিল এখানেই, যখন মানুষের মাঝে অহংকার আসে, যখন মানুষের মাঝে আভিজাত্য গর্ব আসে, যখন মানুষের মাঝে তার নাম থাকে যে হ্যাঁ আমরা হচ্ছে অমুক বংশের, আমরা হচ্ছে অমুক বড় আলেমের বংশের, আমরাই ফতোয়া দেওয়ার যোগ্য, অন্য কেউ ফতোয়া দেবে কেন, ও তো অমুকের ছেলে, ও তো অমুকের ছেলে, ও তো চাষির ছেলে, ও তো ইত্যাদি, ওদেরকে ছোট জ্ঞান করে নিজেকে নিজেদের বংশ গর্বের কারণে কিংবা টাকা পয়সা আছে বড়লোক আলেম বলে তার ফতোয়া সে নিজে প্রচলন করে এবং সে ভাবে কি আমি বড় মুফতি, ফলে সে সব জায়গাতেই জিভ লড়ায়। আর যে বলল না একবার বলেছিলাম যে চাঁদের ব্যাপারে, চাঁদ দেখার ব্যাপারে মতভেদ হল, তো একদল বলল যে ঈদ হবে কাল আর একদল বলল হবে না। আলেম সাহেব সরকারি চাকরিওয়ালা আলেম ছিলেন, তিনি হেই কাল ঈদ হবে, তোমাদের যদি গোনা হয় তো আমি তোমাদের গোনার ভার নিলাম। পারবে গোনার ভার নিতে? কিন্তু এত বড় পাওয়ারফুল কথা কেন বললো? যেহেতু তার সমাজে পাওয়ার আছে। গরিব মানুষ যারা ওই যেসব আলেমরা ভিক্ষা করে, যেসব আলেমরা আদায় করে, চাঁদা আদায় করে মাদ্রাসা চালায়, কিংবা যারা ওই যে বাড়ি বাড়ি পালি করে ভাত খায় ইমাম সাহেবরা, তারা এরকম কড়া ফতোয়া দিতে পারে না। ওর মধ্যে অহংকার ছিল বলে, দাপট ছিল বলে ফতোয়া দিল যে তোমাদের যদি গোনাও হয় কালকে ঈদ করো, গোনা হলে আমি বহন করব। আউযুবিল্লাহি মিন যালিক। একজন আলেম এরকম কথা বলতে পারে না, তার মধ্যে এমন অহংকার থাকার কথা নয়। অনেকে বাংলা বই পড়ে বা অনুবাদ পড়ে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে থাকে, আর তার ফলে বুঝতেই পাচ্ছেন যে নিজের অহংকার প্রদর্শন করে থাকে। আর অনেকে দেখবেন ফেসবুক মুফতি, মুফতি ফেসবুকে বহু রকমের ফতোয়া, আল্লাহ আকবার, এমন এমন ফতোয়া শুনে আপনাকে অবাক লাগবে, আলেমদের বিরোধিতা করছে, আলেম ওলামার বিরোধিতা করছে। একজন বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না, আলেমরা রদ করছে যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, তার অন্য দলিল আছে, কোরআন হাওড়া বুখারি থেকে দলিল দিয়ে বলছে, আল্লাহ রসুল বলেছেন তোমরা আমাকে নবীদের উপরে প্রাধান্য দিও না, অতএব প্রাধান্য দেওয়া যাবে না, সব নবী সমান। কোরআনের আয়াত পেশ করছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কোন আপোষে আমি আমরা পার্থক্য নির্বাচন করি না, কিন্তু কোরআনই তো বলছে তিলকা রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আল্লাহ তো নিজেই বলছেন যে এই রসুলদের মধ্যে আমি কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছি। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সাইয়িদু আদম, আমি আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ সর্দার। এই সময় আসলে একটা হাদিস নিয়ে কোন মশলা হয় না, একটা আয়াত নিয়ে কোন মশলা হয় না, এটা এরা জানে না। বাস পড়েছে বুখারী শরীফে বাংলা অনুবাদ পড়ে নিয়েছে, প্রাধান্য দেওয়া যাবে না, আল্লাহ নবী বলেছেন, অতএব আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী নন, বরং সব নবী সমান। বইও লিখে ফেলেছে, বইও লিখে ফেলেছে, কি করবেন বলুন এদেরকে নিয়ে, বড় সমস্যা। এইভাবে জিহাদ, ওই যে জিহাদ করতে হবে, হ্যাঁ জিহাদ না করলে পরে মোনাফেক, মোনাফেক হয়ে মরতে হবে, সব ফতোয়া দিচ্ছে কারা? আলেমের ফতোয়া নয়, কোন ফতোয়া আলেম, ওই সব যুবক রক্ত টকবক করে ফুটছে, তারা দিনের জন্য কিছু করতে চাচ্ছে, তাজা খুন আছে, সেই খুন মানে রক্ত ঘটাতে চাচ্ছে রক্তপাত, কিন্তু ক্ষেত্র নেই সেটা বোঝে না, ফলে তারা নিজেরাই ফতোয়া দিয়ে, বরং আলেমদের ফতোয়াদেরকে, আলেমদেরকে বলছে কি এরা দরবারি আলেম, এরা সরকারি আলেম, হ্যাঁ এইভাবে তারা নিজেরাই নিজেদের মুফতি সেজে ফতোয়া দিয়ে বিভিন্ন রকমের ফতোয়া, আল্লাহুল মুস্তাহান। সুতরাং বলাই যায় যারা আলেমদেরকে এইভাবে ছোট করে, তুচ্ছভাবে আর নিজেদেরকে বড়ভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, সে আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না, ওয়া ইয়ারিফ লি আলিমিনা হাক্কাহ, আমাদের আলেমের হক চেনে না, আলেমের যে একটা হক আছে, অধিকার আছে, সেই হক চেনে না। আরে মিয়া ও কি আলেম, হ্যাঁ আমাকে একজন বলছে আপনি খাওনের মৌলবী, খাওনের আলেম, তার মানে বলছে জিহাদের কথা বলতে গেলাম যে এইভাবে জিহাদ ঠিক না, তো বলছে আপনারা বসে থাকুন, আপনারা খাওনের আলেম, কেয়ামতের দিনে দেখবো এই ব্যক্তিকে ইনশাআল্লাহ, কেয়ামতের দিনে দেখবো খাওনের না দাওনের, তার সঙ্গে হিসাব ইনশাআল্লাহ বুঝে নেব। যাই হোক, অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে সে নিজেকে বড় মনে করে আর অপরকে ছোট, এমনকি আলেম ওলামাকে তুচ্ছ জ্ঞান করে, অথচ সেই তুচ্ছ জ্ঞান করা তাদের কোন উপকারে আসবে না, বরং ক্ষতি হবে। নম্বর তিন, ফতোয়া দেয় কেন? সে ভাবে যদি বলি ফতোয়া না দিই তাহলে আমাকে লোকে জাহেল ভাববে। অনেক সময়ে প্রেস্টিজ বজায় রাখার জন্য কি করে, ফতোয়া দেয়। সে যদি বলে আমি জানি না, তো বল দেখো এই ব্যাপারটাও জানে না, মদিনায় পড়েছে এটাও জানে না। হ্যাঁ বুঝতে পারলেন, ওই যে একদিন গল্প শুনছেন না, মসজিদে শুয়ে আছি জানলার পাশ থেকে এসে আমারই বংশ এক লোক এসে বলছে, হামিদ রয়েছিস? হ্যাঁ কি ব্যাপার? বলছে বলিস না আমার জ্বর টর আসছে, একটা তাবিজ দিয়ে দিকি। আমি বললাম তো তাবিজ তো আমি লিখি না, তাবিজ লিখতে জানি না। তুমি তাহলে এতদিন কি পড়লি? তাবিজ লিখতে জানিস না? তাহলে সত্যি তাই, একজন আলেম, একজন মৌলী সাহেব, একজন গায়েন ইমাম, সে আলেম হবে মানে তাবিজ লিখতে শিখবে। কিন্তু সে বুঝে না যে জিনিসটা ইলম জিনিস আলাদা, তাবিজ তাবিজ লেখা জায়েজ না জায়েজ কিছু বোঝে না। তো যদি আমি প্যাস্টিজের ভয় করতাম তাহলে সঙ্গে সঙ্গে লিখে দিতাম একটা ইজিবিজি, যেমন অনেকে করে ইজিবিজি দাগ টেনে দেয়, যাও জাহেলদেরকে এটা বোঝায়। কিন্তু না, যেটা হক নয় সেটা করা মোটেই যাবে না। আর জানি না বলাটা কোনো প্যাস্টিজের ব্যাপার নয়, সে কথা আগেও বলা হয়েছে। সুতরাং যে সমস্ত মানুষরা বুঝতে পাচ্ছেন নিজেকে নিজের প্যাস্টিজ বাঁচানোর জন্য বা লোকে জাহেল ভাববে এই আশঙ্কায় ফতোয়া দেয়, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আলাতুল ফতোয়া দেয়, জানি না কথাটা তার মুখ থেকে আপনি শুনবেন না। কেন? যাতে করে সে ছোট না হয়ে যায়। অনেক সময় গদির লোভ আছে, আপনাকে আপনি এক গদিতে আছেন, হ্যাঁ সমাজের একটা বড় নেতা, আর আপনি যে বলে জানি না, এই তো খুবই খারাপ কথা। কিন্তু আসলে এই জিনিসের ব্যাপারে কোনো খারাপ কথা নয়, কিন্তু তারা জানে না। ফতোয়া দেওয়ার একটা কারণ হচ্ছে জাহিলতি, তার মানে জেহালতি, তার মানে অজ্ঞতা, মূর্খতা। অনেক সময় দেখবেন যেখানে আলেম ওলামা ফতোয়া দেয় না, যেমন জিজ্ঞেস করা হলো যে হুজুর ইমাম সাহেব তাবিজ লিখে তার পিছনে নামাজ হবে কিনা, একদম না তার নামাজ হবে না, যে তাবিজ লিখে সে মুশরিক। তাবিজ লিখে মানে সে মুশরিক, আল্লাহ তুল একজন সাধারণ মানুষ বলে দেবে, কিন্তু একজন আলেম তাকে মুশরিক বলতে কি করবে? ভয় করবে। কারণ চট করে কাউকে মুশরিক বলা, কাউকে কাফের বলা, কাউকে নাস্তিক বলা জায়েজ না। আজকে একজন ফেসবুকে লিখছে ডাক্তার জাকির নায়েক ওবার মুসলমান কখন হলো? ও তো কাফের, হয়তো সে কলেজের ছাত্র, কিন্তু তাদের হুজুরদের কাছ থেকে শুনে সে বলছে, চোখ বন্ধ করে বলে দিচ্ছে। বিজ্ঞ যেটা ভয় পায়, অজ্ঞ সেটা আগে যায়। এইরকম জাহেলরা যারা নিজেরাই জাহেল, কিন্তু একটা লোকের ব্যাপারে ফতোয়া দেবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুসলিমকে কাফের বলে সে যদি কাফের না হয় তাহলে কে কাফের? টমজেরির মতো হবে, যাকে মারবেন গুলি গুলি ঘুরে আপনাকেই লাগবে, গালি আপনি দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে অভিশাপ করা হয়, গালি দেওয়া হয়, সেটা আকাশ দিকে চড়ে, আকাশে জায়গা হয় না, ফিরে আসে জমিনের দিকে। যদি যাকে গালি দেওয়া হয় সে যদি গালি খাওয়ার হকদার হয় তাকে লাগে, আর না হয় তাহলে ফিরে যায় গালি দাতার কাছে। অভিশাপকারীর কাছে অভিশাপ, নিজের অভিশাপ করা নিজের গায়ে লাগে, চোখ বন্ধ করে কাফের ও নাস্তিক ও এরকম কেন? এরকম বলা নিশ্চয়ই জাহিলি, জাহিলের কাজ। আর বুঝতেই পাচ্ছেন যে আল্লাহ তাআলা মানুষকে তুলে নেবেন, মানুষকে মানুষের মাঝ থেকে আলেম তুলে নেবেন। আর আলেম তুলে নেওয়াও হচ্ছে একটা ফতোয়া দেওয়ার কারণ, যে আলেম যখন থাকবে না তখন জাহেলে ফতোয়া দেবে। ওই যে হাদিসে আছে না যে আল্লাহ তাআলা ইলম ছিনিয়ে নেবেন না, কিন্তু ইলম আলেম তুলে নিয়ে ইলম ছিনিয়ে নেবেন। এক পর্যায়ে আলেম যখন শেষ হয়ে যাবে তখন লোকেরা জাহেলদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, জাহেলদেরকে নেতা নির্বাচন করবে আর ফতোয়া জিজ্ঞেস করবে, নিজেরা ভ্রষ্ট হবে অপরকে ভ্রষ্ট করবে। আপনারা জানেন সেই 99টা খুন করেছিল একটা মানুষ, তার ইতিহাস আপনারা জানেন। গিয়ে 99টা খুন করার পর দিমাগ তার বলছে, বিবেক তার কামড় দিচ্ছে যে আমি নিশ্চয়ই ভুল করেছি, তো দেখি আমার তওবা কবুল হবে কিনা। এটা একটা ফতোয়া জিজ্ঞেস করতে গেল এক হুজুরের কাছে, বলছে হুজুর আমি 99টা মানুষ খুন করেছি, আমার কি তওবা আল্লাহর কাছে কবুল হবে? আরে বাপরে, 99টা খুন করে তোমার কাছে আল্লাহ ক্ষমা করবে? না, তোমার তওবা কবুল হবে না। যেহেতু বেচারি ডেকে গেল, দিয়ে ছুরি ছিল কাছে মেরে দিল ওখানে, 100টা পূরণ করে দিল, 100টা পূরণ করে দিল। তারপরেও বিবেকে কামড় দিচ্ছে, ভাবলো কি যে একজন সব থেকে সারা বিশ্বে সব থেকে বড় আলেমের কাছে যাব, বলা হলো অমুক জায়গায় যাও বড় আলেম আছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করলো হুজুর আমার কি তওবা কবুল হবে? তো তিনি বললেন যে তোমার মাঝে এবং আল্লাহর মাঝে তওবায় বাধা দানকারী কেউ নেই, তুমি আল্লাহর কাছে খাস নিয়তে তওবা করো তাহলে তোমার তওবা আল্লাহর কাছে কবুল হবে। বুঝতে পাচ্ছেন যে আলেম যে হবে প্রকৃত আলেম সে ফতোয়া দেবে, কিন্তু প্রকৃত আলেম না থাকার ফলে জাহেলরা কি করে? ফতোয়া দিয়ে দেয়, একদম ফতোয়া দিয়ে দেয়, এইভাবেই ফতোয়া দিয়ে দেয়। যে নিজেদের সম্মান বাঁচানোর জন্য। অনেক সময় আলেম আছে, আলেম কিন্তু ফতোয়া দিতে ভয় করে, যেখানে তাকে ফতোয়া দেওয়া উচিত, যেখানে কথা বলা উচিত, সেখানে যদি উচিত কথা না বলে তাহলে তো জাহেলরা বলবে। এক্ষেত্রে কিন্তু আলেমের দোষ, তার যোগ্যতা আছে, আর সে বল না আমার কোন যোগ্যতা নেই, আমি এ ব্যাপারে জানি না, না সে কিন্তু নিজেকে ওই সমস্যায় ফেলতে চায় না। কিন্তু এদের এই ত্রুটির ফলে জাহেলরা সুযোগ পায় এবং তার ফলে ফতোয়া দেয়। আর ফতোয়া দেয় কেন, যেহেতু মানুষও বাস যাকে দেখলো আলেম বড় বড় বক্তৃতা করছে, যাকে দেখলো বেশ বড় মতো পাগড়ি বেঁধেছে, লম্বা পিরহান পড়ে আছে, খালাস তাকে জিজ্ঞেস করে ফতোয়া, মসজিদে এসে বসেছে, সে দেখে মনে হচ্ছে বড় আলেম, তাকে জিজ্ঞেস করলে সে বেচা কিন্তু ফতোয়া দেবেই। মানুষ যাকে তাকে ফতোয়া জিজ্ঞেস করে, বক্তা বক্তা হতে পারে কিন্তু মুফতি তো হতে পারে না, কিন্তু মানুষ আজকাল বক্তাকেই মুফতি মনে করে। আরে জেনারেল শিক্ষিত আলেমও নয়, তাকে লোকে ফতোয়া জিজ্ঞেস করছে, আপনি বলবেন তাহলে ডাক্তার জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক কোথায় আলেম? উনি বলেন না যে আমি আলেম, উনি বলেন আমি তালেবে এলেম, আমি মুফতি সাহেবদেরকে ফতোয়া জিজ্ঞেস করি, তাদের বই পড়ি, তারপরে ফতোয়া দিই। উনি কিন্তু মুফতি নন। যারা মনে করে ডাক্তার জাকির নায়েক ফতোয়া দেয় মুফতি, তারা ভুল করে, এটা ভুল ধারণা। অনেকে বলে আলেম নয় কি করে ফতোয়া দেয়, আলেম নয় ফতোয়া দেয়নি রে ভাই, ফতোয়া নকল করে, যেটা জানে না সেটা বলে, আলেমদেরকে জিজ্ঞেস করে না। সুতরাং একে মুফতি ভাবা উচিত না। আর যদি এমন কোন বিষয় আসে, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সাংবাদিক, আপনাকে যদি ইসলাম বিষয়ে কোনো প্রশ্ন করে তাহলে আপনি ফতোয়া দেবেন না। কবি নজরুলের মতো বিভিন্ন বিষয়ে ফতোয়া কবি নজরুল দিয়েছেন, এর আগে আমি বলেছি, কিন্তু সে ফতোয়া কবিদের না, সে হচ্ছে আলেম ওলামাদের ফতোয়া। যেহেতু মানুষ জিজ্ঞাসা করে, বাস দিয়ে দিল ফতোয়া। আপনারা জানেন যে ফতোয়ার বিভিন্ন শর্ত আছে, তা আগেই বলেছি, সেই শর্ত না থাকলে ফতোয়া দেওয়া যাবে না। আর যদি লম্বা বা গোল পাগড়ি দেখে, বড় পাগড়ি দেখে আপনি তাকে ফতোয়া জিজ্ঞেস করেন না, সে ফতোয়া উত্তর দেবেই। গ্রামে অপরিচিত আলেম আসে অনেক সময়, আদায়ের সময়ে, অনেক সময়ে নিজের আত্মীয় বাড়ি আসে, সেখানে এক পাগড়িওয়ালা বেশ লম্বা পিরহানওয়ালা মসজিদে এসেছে, মসজিদে এসে এদিক সেদিক, গ্রামে ইমাম নেই, কিংবা ইমাম সাহেব ভাবছে কি এসেছে বড় আলেম, তো আমি ছোটখাটো আলেম, আমি আজকে নামাজ ইমামতি করব না, চলুন হুজুর আপনি ইমামতি করুন। বাস হুজুর ইমামতি করতে লাগলেন, ইমামতি করছেন আর নামাজ এইভাবে হালকে হিলকে হিলে হিলে পড়ছেন, নামাজ হিলে হিলে পড়ছেন। তারপরে সালাম ফেরা হলো, মুসল্লিরা একটা আশ্চর্য জিনিস দেখলো, কি ব্যাপার, আমরা হুজুর এতদিন নামাজ পড়লাম, আমাদের ইমাম সাহেব আছেন, এত নামাজ পড়েছেন, ওইভাবে তো হিলেন নেই। তো বলছে না হিলে হিলে নামাজ পড়া, হিলে হিলে নামাজ পড়া কোথায় আছে, বলছে হাদিসে আছে। কোথায় কোন হাদিসে আছে, বলছে আপনাদের কাছে উর্দু ফেকা নেই, হ্যাঁ আছে, নিয়ে এসো। উর্দু ফেকা নিয়ে খুলে দেখছে, খুলে লেখা এক জায়গায় লেখা আছে, জো শখস লোগো কি ইমামত করে ও নামাজ হিলকে পড়ে। বাস এই হাদিস দেখিয়ে দিল, দলিল দেখিয়ে দিল, জো শখস লোগো কি ইমামত করে ও নামাজ হিলকে পড়ে, তার মানে ইমামতি করলে হিলে হিলে পড়তে হবে। ভালো দলিল, ভারী মুশকিল, সত্যি দলিল তো বড় দেখিয়ে দিল বটে, কিন্তু যিনি আলেম তিনি দেখি বইটা দেখি, বইটা দেখে দেখছে লেখা আছে, জো শখস লোগো কি ইমামত করে ও নামাজ হালকি পড়ে, ও হালকিটাকে হিলকে পড়ছে। আপনারা জানেন যদি উর্দু পড়েছেন, ইয়া হচ্ছে দুরকম, ইয়া এ মারুফ আর ইয়া এ মাঝুল, ইয়া কাফ ইয়াজের কি হয় আর কাফ ইয়াজের কে, হ্যাঁ না, যেমন বলে উস্কি আর উস্কে বলে না, তো হালকি আর হালকে, তো হিলকে ইয়া মারুফটাকে মাঝুল পড়ছে, নিয়ে পড়ছে কি হিলকে পড়ে, তার মানে হিলে হিলে পড়ে। বুঝতে পারছেন কেমন জাহেল, এ একরকম জাহেল। যারা এই রকম ফতোয়া দিয়ে তারা মনে করছে কি যে সে মুফতি সাহেব, আর জিজ্ঞেস করছে মানুষ কি করবে, সেটাকে বলতেই হবে, হিলে হিলে নামাজ পড়ার ফতোয়া সে দিয়ে দিল। বুঝতেই পাচ্ছেন যে এইভাবে মানুষের মাঝে ফতোয়া খুব বেশি আকারে চলছে। এমন মানুষের কাছ থেকে ইলেম সংগ্রহ করা উচিত না যে ইলেম বিতরণের যোগ্য না। দু চারটা ফতোয়া শুনল, তারপর সে কুরসির উপরে বসে গেল, দেশে গিয়ে মুফতি হয়ে গেল, বাস চারিদিকে যুবকরা বুঝতেই পাচ্ছেন বেশ মিষ্টি মিষ্টি কথা শুনলে পাশে আসবে আপনার, তাদের ক্ষমতা নেই যে আপনার মাঝে ইলেম আছে কি না আছে, এটা মাপার ক্ষমতা থাকে না। কিন্তু আপনি বাস কোন জায়গাতে শিখেছেন, শিখার পরে আপনি মুফতি সেজে বসলেন, কিন্তু মানুষে ভুল করে যে তারা সঠিক জায়গা থেকে ইলেম শিক্ষা করে না, ফলে ছোটদের কাছে ইলম শিক্ষা করে, বলছি না যে ছোটরা ইলম ফতোয়া দিতে পারবে না, তা বলছি না, ফতোয়া নকল করতে পারে, কিন্তু তারা সে তার কাছ থেকে ফতোয়া নিয়ে সর্বনাশ করে। কিছু মানুষ আছে যারা বই পড়ে, শুধুমাত্র বই পড়ে ফতোয়া দেয়। আর কথায় আছে, মান কানা শাইখুহু কিতাবাহু কাল্লা সওয়াবুহু মিন খাতায়া। যারা শুধু বই পড়ে ফতোয়া দেয় তাদের ঠিকের থেকে বেঠিকটাই বেশি হয়। কারণ বই পড়ে ফতোয়া, আপনাদেরকে আগে বলেছি যে একজন গত রোজা রমজানের সময় টেলিফোন করছে, হুজুর সেহেরি কতক্ষণ পর্যন্ত খেতে হয়, আপনাকে বলেছি বোধ হয়, সেহেরি কতক্ষণ পর্যন্ত খেতে হয়, আমরা ফজর পর্যন্ত, ফজর সময় হয়ে গেলে পরে সেহেরি খাওয়া বলবো, বলছে না বুখারী শরীফের হাদিসে আছে নামাজ পর্যন্ত সেহেরি খাওয়া যাবে, আর সত্যি আছে। বলছে আমি তিন দিন খেয়েছি নামাজ পর্যন্ত, তিন দিন খেয়ে তারপরে কে ওকে বলেছে তোর ভুল হচ্ছে, যে আমাকে টেলিফোন করছে, বুঝতে পারছে, নিজে নিজে মুক্তি বই পড়েছে। ওই যে গল্পটা আগেও বলেছি, পুঁথিগত বিদ্যা যাদের, যারা বই নিয়ে বিদ্যা জাহির করে তারা বিপদে পড়ে। ওই যে তিনজন পণ্ডিত গ্রাম থেকে ভ্রমণে বেরিয়েছিল, দিয়ে অনেক খিদে লেগেছে, খিদে লেগেছে তো কোথায় খাবো, চলো একটা গ্রাম দেখি, তো রাস্তা খুঁজে পায় না, তো বই খুলে পুঁথি খুলে দেখছে লেখা আছে মহাজন যায় যে দিকে পথ তারে কয় সর্বলোকে, তাকি তাকে ওই দূরে কিছু লোক হাঁটছে, মানে অনেক লোক যেদিকে যায় সেদিকে তাকেই পথ বলে। বই থেকে সূত্র নিয়ে তাদের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে শ্মশানে গিয়ে তারা মরা লাশ নিয়ে যাচ্ছে। যাই হোক, কোন রকম করে একটা গ্রাম পেল, গ্রামে গেছে সেখানে বলেছে আমাদেরকে খিদে লেগেছে, খিদে লেগেছে তো খাবে কি, তো সেমাই খেতে দিয়েছে, সেমাই, যদি সেমাই খাওয়া যাবে না যাবে, তার বাবার কালে সেমাই দেখেনি, তো সেমাই খাওয়া যাবে না যাবে না, পুঁথি খুলে দেখো, পুঁথি খুলে দেখছে দীর্ঘ সূত্র আছে যেটা অনিষ্ট ঘটে সেটা, দীর্ঘসূত্র, দীর্ঘসূত্র কাকে বলে, লম্বা সুতো, কিন্তু দীর্ঘসূত্র মানে কি কে বলতে পারবে, দীর্ঘসূত্র, দীর্ঘসূত্রতা মানে কি বাংলাতে, হ্যাঁ না, দীর্ঘসূত্রতা মানে হচ্ছে গয়ংগচ্ছতা, করছি করব, যারা এটা এই যাচ্ছি গো, এই ওর রে ওর রে, এই উঠছি, ওইটা করলি না, আচ্ছা কালকে করব, একে বলা হয় দীর্ঘসূত্রতা। তো দীর্ঘসূত্রতা অনিষ্টের মূল কারণ হতে পারে, কিন্তু ও দীর্ঘসূত্র মানে লম্বা সুতো মনে করছে, নিয়ে সামাই খাবে না। এই হচ্ছে বই পড়ে যারা বিদ্যা অর্জন করে তাদের অবস্থা। আরেক জায়গায় গেছে, সেখানে ওই পিঠে দিয়েছে ফুটো ছিদ্র থাকে না, আজকে পিঠে বা চিতুই পিঠে বলে, এটা খাওয়া যাবে না যাবে না, ওখানে খুলেছে, হ্যাঁ পুঁথি খুলে দেখছে এক জায়গায় ছিদ্রটি আছে যেটা অনিষ্ট ঘটে সেটা। আর সত্যি কথা, আপনি যদি মরুভূমিতে কোথাও যান, পাহাড়ে যান, জঙ্গলে যান, যেখানে গর্ত আছে সেখানে বসলে পরে ক্ষতি হবে না হবে না, কারণ সাপ বিছু থাকতে পারে, সত্যি ওই কথা লেখা আছে ওখানে, কিন্তু এখানে পিছে খাওয়ার সময় আপনি যদি ওটা ফিট করেন, হ্যাঁ ছিদ্রটি আছে যেটা অনিষ্ট, এত মুশকিল তো না খেয়েই থাকে। এই হচ্ছে পুঁথিগত বিদ্বানদের বিদ্যা, যারা মানে অনেক সময় ভালো করতে গিয়ে কি করে, ক্ষতি করে বসে। সুতরাং এরকম করা মোটেই উচিত না, বুঝতেই পাচ্ছেন যে এই শ্রেণীর ফতোয়া যারা দিয়ে থাকে তাদের কিন্তু এরকমই ক্ষতি হয়। বেশ, তারপরে ফতোয়া দেওয়ার আরো কারণ আছে, যে অনেক সময় মানুষ ফতোয়া দেয় যে ফতোয়া দেওয়ার যোগ্য সে নয়। মনে করুন রাজনৈতিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে ফতোয়া সব আলেম দিতে পারে না, জাহের তো দূরের কথা, রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিক পর্যায়ের লোকেরা তারা ঠিক করে যে বিষয়ে কি হবে কি না হবে, সেসব বাদ বিচার করে বরং বোর্ড কর্তৃক সে ফতোয়া নিতে হয়। কিন্তু আপনি যদি একাকী ফতোয়া নিয়ে, ফতোয়া দিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করেন, তাহলে পরে নিশ্চয়ই আল্লাহ তাআলা এক ব্যাপারে বলছেন, ওয়াইজা জা আহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদদুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহু আল্লাযিনা ইস্তানবিতুনাহু মিনহুম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। কোন বিষয় এলেই তারা প্রচার করে বেড়ায়, অর্থাৎ তাদের উচিত কি, তাদের মধ্যে যারা তত্ত্বানুসন্ধানকারী, যারা সত্যানুসন্ধানকারী, যারা তাহকিক করে, তাদের কাছে যদি বিষয়টা নিয়ে যায় তো তারা না ভালো করে জানে তারপরে ফতোয়াটা কি হবে, কি করতে হবে না করতে হবে সেটা বলে, কিন্তু তা না করে তারা নিজেরাই ফতোয়া দিতে শুরু করে। আলেম উলামা এবং সমাজের মাঝে দূরত্ব রয়েছে, অনেক সময় সমাজ আলেম উলামাকে মানতে চায় না, আলেম সমাজে বদনাম আছে, আর অনেক সময় আলেম সমাজও সমাজ থেকে দূরে থাকতে চায়, এর ফলেও এই জাহেল মুফতিদের আপনার প্রভাব বেড়ে যায়। কোন মজহাব, নির্দিষ্ট মজহাবের বা নির্দিষ্ট ইমামের বা নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুকরণ করা, এটাও আপনার ফতোয়াবাজির কারণ হয়ে গেছে। কারণ সে যে মুফতি হবে সে নিজের মজহাবের উপরে ফতোয়া দেবে, বাস তারা আর অন্য ভাবে দেখবে না অন্য মহাদেশীদের ফতোয়া কি, অন্য মজহাবের ফতোয়া কি, সহি ফতোয়া কি, সহি হাদিস কি, এটাও দেখবে না। তারা আমরা মোকাল্লেদ হিসাবেই থাকবে। আবার দুঃখের বিষয়, তাদেরকে যখন বলা হয় সহি হাদিসে এটা আছে, তখন সহি হাদিসটাকে আবার মহাদ্দেশানা চালে মহাদ্দেশের মতো বলবে, অমুক জহি বলেছে, অমুক সহি বলেছে, অমুক সহি বলেছে, আবার সেই সনদ নিয়ে তারা তত্ত্বানুসন্ধান করে, তথ্য বের করে, তারা তখন আবার মহাদ্দেশ সেরে যায়, তখন আর মোকাল্লেদ থাকে না। এই মোকাল্লেদরাই মহাদ্দেশ সাজে সহি হাদিসকে জয়ীফ করার জন্য উঠে পড়ে আদা জল খেয়ে লাগে এবং কোমরে কাপড় বেঁধে দেখবেন অমুক সহি বলেছে, অমুক সহি বলেছে, কেবল তাদের কথাটা উল্লেখ করে যারা সহি বলেছে, আর যারা জয়ীফ বলেছে তাদের কথাটা উল্লেখ করে না। এ মুশকিল, এইভাবে ফতোয়াবাজি চলছে। তারপরে ফতোয়াবাজি চলছে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে, পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে অনেক ফতোয়া তারা দিয়ে রাখছে। যারা ওই যে বলছে যে পর্দা করা ফরজ ওয়াজিব না, পর্দা করা চলবে না, বরং পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে যে ফতোয়া বিভিন্ন মানুষ দিয়ে থাকে, এমনকি জেনারেল শিক্ষিতরা ফতোয়া দিয়ে থাকে, তেমন কবি নজরুলের কথা, নারীরে প্রথম দিয়েছি মুক্তি নরসম অধিকার দিয়েছেন। আমরা সেই সে জাতি, আমরা মুসলিম জাতি, নারীরে প্রথম দিয়েছি মুক্তি নরসম অধিকার। আমরা কি নারীকে নরসম অধিকার দিয়েছি? কিন্তু উনি বলছেন দিয়েছি। মানুষের গড়া প্রাচীর ভাঙ্গিয়া করিয়াছি একাকার, আধার রাতির বোরখা উতারি, আধার রাতির বোরখা উতারি এনেছি আশার ভাতি। আমরা সেই সে জাতি, দেখছেন বোরখা খুলে ফেলতে বলছে, বোরখা খুলে ফেলতে বলছে কবি নজরুল ফতোয়া। দেখছেন, বলে না কোরআন, বলে না হাদিস, ইসলামী ইতিহাস, নারী নর দাসী বন্দিনী রবে হেরমেতে বারো মাস, হাদিস কোরআন ফেকা লয়ে যারা করিছে ব্যবসাদারি, মানে না কো তারা কোরআনের বাণী, সমান নর ও নারী আছে নাকি কোরআনের কথা সমান নর নারী? কবি নজরুল কাছে জিজ্ঞেস করেন, আছে, কবিকে জিজ্ঞেস করেন, আশারা ও ইত্তাবিআহুমুল গাউন, কবিদের অনুসরণ কারা করে? যারা ভ্রষ্ট তারাই। কবির কাছে ফতোয়া নেন না নর ও নারী সমান, কিন্তু বলছে কি কোরআনে আছে? কত বড় সাহস, দুঃসাহস যে কোরআনে আছে নর নারী সমান। আল্লাহুল মুস্তাআন। এইভাবে যদি ফতোয়াবাজি চলে তাহলে অবস্থায় বুঝতে পারছেন, অনেক সময়ে ফতোয়াবাজি বের চলে যখন কোন আলেম মানে গতানুগতিক যেটা নিয়ম আছে সেই নিয়ম বাদ দিয়ে নতুন কিছু আনতে চায়, চমক ধরাবো, নতুন ফতোয়া, নতুন ফতোয়া ধরি, নতুন ফতোয়া দিয়ে চমক ধরাবো সমাজে, এমন এমন মানে আজিব আজিব ফতোয়া নিয়ে আসে, সেই ফতোয়া দিয়ে তারা চমক ধরায় মানুষের মনে। অথচ যে ব্যাপারে পূর্ব যুগে কোনো কথা নেই, যে ব্যাপারে যে কথার উপরে কোনো ইমাম নেই সেই কথা বলা চলে না। যেহেতু আব্দুর রহমান মাহদি বলছেন, লা ইয়াকুনু ইমামান ফিল হাদিস মান তাতাব্বা আশাওয়াজ আল হাদিস, সে মহাদ্দেশ হতে পারে না যে আশ্চর্য আশ্চর্য হাদিস খোঁজে, আর যে আশ্চর্য হাদিস খুঁজতে যাবে সে মিথ্যা। মানে সাধারণ গতানুগতিক হাদিস তার পছন্দ না, এমন হাদিস যাতে আশ্চর্য লাগে, হ্যাঁ বাবু একটা হাদিস, নতুন হাদিস শুনলাম, এই খুঁজতে গিয়ে, নতুন হাদিস খুঁজতে গিয়ে হ্যাঁ সর্বনাশ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইয়া কান তাতাকাল্লামা ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম, এমন মশলায় তুমি কথা বলো না যে মশলায় তোমার কোন ইমাম নেই। যে মশলা আগের যুগে ছিল না সেই মশলাতে তুমি কথা বলতে গেলে একজনকে তোমার ইমাম মানো, যেন বলতে পারো যে হ্যাঁ অমুক আলেম বলেছেন, কিন্তু তোমার কোন আদর্শ নেই, অথচ বিনা আদর্শে তুমি ফতোয়া দেবে, এটা কিন্তু ঠিক না। মান তাতাব্বা গারিব আল হাদিস কুযযিব, আবু ইউসুফ আল কাদী বলেছেন যে ব্যক্তি আশ্চর্যজনক হাদিস খুঁজবে বা বিরল হাদিস খুঁজতে যাবে তাকে লোকে মিথ্যা মিথ্যায়ন করবে, দেখবেন না এক এক ফতোয়া। আজকেই আপনারা বলতে শুনেছেন কে জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরিক শুনেছেন? এ একটা নতুন ফতোয়া, নতুন একটা আশ্চর্য লোকের মাঝে প্রচার চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা লেখা কোরআন হাদিসে কোথাও নেই, অতএব এটা লেখা এটা বলা শিরিক, এটা ভারী মুশকিল। কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুটো দুটো বাক্য, ওরা বলে না দুটো বাক্য কোথায় একসঙ্গে হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ মানে নেই কোন মাবুদ আল্লাহ মুহাম্মদ ছাড়া, আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তাতে লিখেছিলাম সবচেয়ে বড় বখিল, এইভাবে শিরোনাম দিয়েছিলাম সবচেয়ে বড় বখিল, তারপর নিচে দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হচ্ছে সবচেয়ে বড় বখিল যে সালামের ব্যাপারে বখিল, সালাম দিতেও বখিলি করে আর সালামের জবাব দিতেও বখিলি করে। তো উনি পড়ছেন কি সবচেয়ে বড় বখিল মুহাম্মদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুঝছেন, সবচেয়ে বড় বখিল এটা আমার শিরোনাম ছিল, অন্য রঙেও লেখা আছে, অন্য বড় করে লেখা আছে, নিচে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটা উল্লেখ করেছি। তো উনি বলছেন যে সবচেয়ে বড় বখিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মানে বখিলটা কে হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু মুস্তাফা। যদি এরকম কেউ বোঝে তো সেই লোকের জ্ঞান আছে বলে বোঝা যাবে। এখানে লেখা আছে মসজিদের বাইরে লেখা আছে এখানে প্রস্রাব করিবে না করিলে জরিমানা লাগিবে। হ্যাঁ সরোয়ার ভাই, কই সরোয়ার ভাই কই, হ্যাঁ তাহলে দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবে না করিলে জরিমানা লাগিবে, তাহলে পেশাব করলে জরিমানা লাগবে না না করলে জরিমানা লাগবে বলুন, পেশাব করলে জরিমানা লাগবে না না করলে জরিমানা লাগবে। এবার যে হবে বেউকুফ সে বুঝবে না করলে জরিমানা লাগবে, অতএব পেশাব কর, তাই না? যদি আপনি বলবেন তাহলে এখানে কমা নাই কেন, মানলাম কমা দেওয়া হয়নি, কমা দেয়নি, কিন্তু আপনি কি বুঝছেন যেখানে পেশাব করলে জরিমানা লাগবে না করলে জরিমানা লাগবে, আপনি কি বুঝছেন? কমাটা না হলে দেওয়া নেই, এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা, কমা নেই। তো আপনি বলছেন কি এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগবে। তো আপনি যদি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না থামেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলেন, তা হবে, কিন্তু আপনি বেকুফ, এরকম তো আরবি এরকম তো বাক্য হয় না, বাক্য যেমন সেরকম আপনাকে পড়তে হবে। আর বিশেষ করে গত যুগে কমা ব্যবহার হতো না, আরবিতে কমা ব্যবহার বর্তমানে শুরু হয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ওয়াও নেই কেন ভাই, ওয়াও নেই দেওয়া হয়নি, ওয়াও না দিও তো হয়, আমরা অনেক শব্দ বলি মাঝখানে এবং ও কিছু দিই না, দুটো বাক্য পাশাপাশি ব্যবহার করি না করি না, কোন ভুল হয় না। তো যদি এরকম লেখাই আছে তো আপনি কেন, আপনি পেশাব না করলে জরিমানা আপনি কি করে বুঝছেন, এটা আপনার বোকামি। আপনি যদি বুঝতে না পারেন তাহলে এটা আপনার বোকামি, তো বোকামির পরিচয় কেন দেবেন। মোট কথা হলো এভাবে নতুন নতুন মশলা খুঁজে মানুষের মাঝে চমক ধরাতে চায়, দেখো আমি একজন মুফতি, আমি এতদিন আলেম ওলামারা বলতে পারল না, আমি আজকে বলতে পারলাম একটা নতুন জিনিস, একদিন আলেমরা খেয়ালই করেনি, আমি নতুন মানুষ, আমি আমার পাঠচক্র আছে, আমি আমি আমি গবেষণা করি, আমি ইসলাম নিয়ে গবেষণা করি, যেটা আলেমরা বলতে পারেনি আমি বলতে পারছি। একজন একজন লিখেছে, সে বাংলা, তাও আবার সে কি করে, সে সাধারণ কাজ করে খায়, বাংলা কিছু লেখাপড়া করেছে, সে বলছে কি জাহাবাজ জামা ও আবতাল্লাতে অরুক ও সাবাতাল আজল, কিসের দোয়া, কিসের দোয়া, জাহাবাজ জামা ও আবতাল্লাতে অরুক ও সাবাতাল আজল ইনশাআল্লাহ, কিসের দোয়া এটা, ইফতারের পরের দোয়া। সে বলছে এটা দোয়া হতেই পারে না, এটা একটা কবিতা, কে বলছে, বাঙালি তাও বাংলা ভালো লেখাপড়া নেই, হ্যাঁ সে হাতের কাজ করে খায়, সে বলছে যে এটা কবিতা, কেন কবিতা, যেহেতু এতে দোয়ার মানে নেই, এতে দোয়ার মানে নেই, আজই বললা দোয়ার মানে নেই, কে বলল, সে ফতোয়া দিচ্ছে যে দোয়ার মানে নেই, তাবর তাবর আলেমরা বলতে পারে না, ইনি বলে দিলেন যে হ্যাঁ এটা হচ্ছে কবিতা, যদি আরবি পড়ত তাহলে কত বড় পণ্ডিত হতো, বাংলা পড়েই বলছে যে এটা দোয়া নয়, এটা হচ্ছে এতে বলি দোয়া মানে মানে প্রার্থনার মানে নেই, সত্যি প্রার্থনার মানে নেই, জাহাবাজ জামা পেঁয়াজ দূরীভূত হলো, অবতাল্লা তেল ওরক আমার শিরো উপশিরা সতেজ হলো, ওয়াসাবাতাল আজর এবং সওয়াব প্রতিষ্ঠা হলো বা প্রমাণিত হলো ইনশা আল্লাহ, বলছে এটা দোয়া নয়, কারণ প্রার্থনা করে চাওয়া আল্লাহর কাছে চাওয়া নেই, তো আল্লাহর কাছে যাতে চাওয়া হয় না সেটা কি দোয়া হয় না, আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ বলা হয়নি, আলহামদুলিল্লাহতে চাওয়া আছে আল্লাহর প্রশংসা করা হয়, সেখানে তো চাওয়া নেই, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুদ দোয়া, আফজালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, তেমনি আরাফাতের দোয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু মা কুনতু খায়রুদ দোয়া, খায়রুদ দোয়াই দোয়া আরাফা, সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দোয়া, তাহলে দেখেন দোয়া যেখানে চাওয়ার মানে নেই সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহুলা শারীকা লাহু আছে, এখানে চাওয়ার মানে নেই, এটা দোয়া না? বাংলা পড়ে বলছে যে আলেমরা বুঝতে পারে না, আলেমদের ভুল ধরছে, বলছে এটা হচ্ছে কবিতা, আরবি কবিতা, এটা দোয়া নয়। হেরি হাদিসকে অস্বীকার করে দিচ্ছে, হু দিয়ে উড়িয়ে দিচ্ছে, আল্লাহুল মুস্তাআন। এইভাবে বহু জাহেলরা বাড়াবাড়ি করে তারা ফতোয়া দেয়, অনেক সময়ে তাদের এ থাকে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমা আলতাসিফু আলসিনাতুকুম হাদা হালালুন হাদা হারাম। হ্যাঁ, মিথ্যা প্রচার করার জন্য তোমরা বলো না এটা হালাল এটা হারাম, আল্লাহর নামে মিথ্যা আরোপ করো না। আর অনেক সময়ে আবেগ বসে আল্লাহর দিনে গায়রাত রেখে অনেকে অনেককে কাফের মনে করে, অনেককে বিদাতি মনে করে, আর বুঝতেই পাচ্ছেন এমন ভাবে ফতোয়া দেয় যে এক জায়গায় দাঁড়িয়ে আছি, এমন সময়ে এসে মাদ্রাসার সেক্রেটারি তার দাড়িগুলো ছোট ছোট ছোট ছোট দাঁড়িয়ে আছে, এত টুকটুক দাড়ি, এসে তার দাড়িতে হাত দিয়ে বলছে বাবা দাড়িগুলো বাড়াও না, নামাজ রোজা হবে না, যে হেরি নামাজ রোজা হবে না, ফতোয়া দিয়ে বসে থাকো, দাড়ি না বাড়ালে নামাজ রোজা হবে না, দাড়ির সাথে নামাজ রোজা সাথ কি, দাড়ি না রাখাটা কি কুফরি না শিরিক, তা নামাজ রোজা হবে না কেন, বাস ফতোয়া দিয়ে দিলেন। তবে তার দিনের গায়রাত আছে, আলেম দিনের গায়রাত আছে বলে ফতোয়াটা দিয়ে দিলেন, না এরকম জায়েজ না। তেমনি ফতোয়া দিচ্ছে কি যে পণ নেওয়া বিয়ে হারাম, যদি কেউ পণ নিয়ে বিয়ে করে যৌতুক নিয়ে বিয়ে করে তার বিয়েটাই হারাম, এমন করা ফতোয়া, কেন ফতোয়া, যেহেতু নিকৃষ্ট জিনিস, সত্যি নিকৃষ্ট জিনিস, কিন্তু ফতোয়াটা একটু বুঝে দিতে হবে তো, যৌতুক নিলেই হারাম হবে, বিয়েটাই হারাম হয়ে যাবে, যত সব জাল সন্তান হবে, এত বড় ফতোয়া দেওয়া চারটিখানি কথা না। এখন আপনি জিজ্ঞেস করি, যদি সবাইকে জিজ্ঞেস করি, একজন সৌদি তার আমেলকে মাজরাতে রেখেছে, তার সঙ্গে দেখা করতে যায় না, খাবার পানি এক মশক দিয়ে এসেছে, টমেটো দিয়ে এসছে, রুটি দিয়ে এসছে, এক সপ্তাহ সে রুটি চিবায় আর টমেটো খায় কাঁচা পেঁয়াজ দিয়ে, তারপরে আবার কাজ না করলে মারে, খেজুর গাছে চড়তে বলে তারপরে মারে, গালি দেয়, গালাগালি করে, হিমার কাল এই সেই নানা রকম বলে, তারপরে বেতন দেয় না, মাসে মাস বেতন দেয় না, সাত মাস আট মাস বেতন দেয় না, লোকটা কাফের না, কাফের না, ছট করে অনেক বলে হে লোক কাফের, হে লোক কাফের, এরকম এত অত্যাচার করে আবার কাফের নয়। কিন্তু কাফের বলার সময় খেয়াল করা দরকার, আপনি কাকে কাফের বলছেন, যে কাজগুলো করেছে এতে কি কুফরি হয়, গুনাহ তো হবে, আমি তো বলছি না যে গুনাহ হবে না, সে বড় জালেম, কিন্তু কাফের বলা যাবে কি, জালেম না বলে আলা তোল, এত বড় অন্যায় করে সে কাফের, এইভাবে ফতোয়া দেয়। তারপরে যদি হিংসা থাকে আপনার প্রতি, তো আপনার প্রতি হিংসা থাকার জন্য আপনি এমন একটা কাজ করেছেন সেই কাজটাকে খারাপ প্রমাণ করার জন্য ফতোয়া দেবে। যেমন মনে করুন আপনি একটা বড় বাড়ি করেছেন, এবার আপনিও বড় বাড়ি করেছেন, আপনিও আলেম, আর একজন সে ফকির মানুষ, সে বাড়ি করতে পারেনি, হ্যাঁ, এবার হিংসা হচ্ছে, হিংসা দেখো যে হ্যাঁ দেখো বাড়ি করলো, হ্যাঁ হ্যাঁ বাড়ি করবে না কেন, সৌদি আরব গেছে তো, আরে হাদিস মানে ওরা হাদিস কুমার, এত হাদিস কুমানে আসেনি কি, এত বাড়ি বড় বাড়ি করা, হাদিস কোরআনে এত বড় বাড়ি করা নিষেধ, ফতোয়া দিয়ে দিল কেন, হিংসা আমার নেই ওর হলো, এটা জায়েজ না শরীয়তে, বড় বাড়ি করা শরীয়তে জায়েজ না, ফতোয়া দিয়ে দিল বাস। যদি বিরোধীরা থাকে, আপনি আমার বিরোধী, আমি একটা ফতোয়া দিলাম যে না ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত, ও মানবে না, না কে বলল বিদাত, সে কত রকম দলিল পেশ করে প্রমাণ করছে, কত রকম করে পেশ করছে, কোথা কোথা থেকে দলিল নিয়ে এসে বলছে কি যে না ফরজ নামাজের পর দোয়া করা সুন্নত, বরং অনেক আবার ফতোয়া দিচ্ছে কি যে করতে হবে, না করলে জাহান্নাম দিতে হবে, আল্লাহ মুস্তাহান, কেন, বিরোধীরা থাকার জন্য, মশলার প্রতি অত দরদ না থাকলে, যেহেতু আলেমের প্রতি হিংসা আছে, বিরোধিতা আছে, আর তার জন্য কড়া করে ফতোয়া দিয়ে ওকে ডাউন করার চেষ্টা করছে, ওকে ছোট করার চেষ্টা করছে সমাজে, অথচ এইরকম ফতোয়াবাজি করা, ফতোয়াবাজি করে নিজেকে বড় জাহির করা, অপরকে ছোট মনে করা, নিশ্চয়ই ঠিক না, নিশ্চয়ই ভালো কাজ না, এর ফলে আপনাকে ভুগতে হবে ফতোয়ার, ভুল ফতোয়ার, কাল কেয়ামতের দিনে আগে বলেছি আপনাদেরকে, নিজের বোঝ বহন করবে এবং তাদেরও বোঝ বহন করবে যাদেরকে বিনা ইলমে ফতোয়া দিয়ে ভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান যেন ভুল ফতোয়ার মধ্যে না পড়ি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন যেন ভুল ফতোয়া নিয়ে না চলি। সব সময় চেষ্টা করব যে যদি ইলম থাকে তাহলে ফতোয়া দেব, ইলম না থাকলে বলবো আল্লাহ জানেন, আল্লাহই ভালো জানেন, আমি জানি না। এই জিনিস যদি আপনারা সব সময় বাস মানে যদি আপনি নিজেকে জাহির করতে না চান তো আপনি নিশ্চয়ই বলবেন, আর যদি বলেন না আমার প্যাস্টিজ আছে, আমার অহংকার আছে, তাহলে তো মুশকিল, তাহলে আপনি যেমন তাই বলে দেবেন, তালাক তুল, চোখ বন্ধ করে বলে দেবেন। এর থেকে যেন বাঁচি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।